জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে নূরি দোলায় চড়ে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, রবি উলাওয়ালের ভোরে, রবি উলাওয়ালের ভোরে ভুবন আলো করে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে নূরি দোলায় চড়ে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, ছিল ওইয়ারসে এলো আজ ফরসে, আউয়াল সৃষ্টি হয়ে ও দেখো সবার সে সে, আউয়াল সৃষ্টি হয়ে ও দেখো সবার সে সে, খোদার নূরে মিশে এত দিন ছিল সে, টুকরো সে নূর একা যে আজ মানবের বেশে, টুকরো সে নূর একা যে আজ মানবের বেশে, নবুয়তের তাজ পরে, নবুয়তের তাজ পরে দিনের হাল ধরে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে নূরি দোলায় চড়ে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, দুটি ডানা মেলে হুর পরি রাখেলে, শিশু নবীকে নিয়ে আজ খুশির মেলা চলে, শিশু নবীকে নিয়ে আজ খুশির মেলা চলে, ফরিস্তা দলে দলে সাল্লে আলা বলে, তাজিম করে নবীর নামে তারা দুলে দুলে, তাজিম করে নবীর নামে তারা দুলে দুলে, কত খুশি মানাই তারা, কত খুশি মানাই তারা, শিশু নবীর তরে এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে নূরি দোলায় চড়ে, এসেছেন নূরি চাঁদ আমিনার ঘরে, হবে না মূর্তি পূজা, হবে না মাঝি রোজা, সঠিক পথ ধরে সবাই ইমান করবে তাজা, সঠিক পথ ধরে সবাই ইমান করবে তাজা, বেদিনের সাজা দেখে না রাজা প্রজা, ছাড়বে না দিনের হাল তারা, বুঝিলে ওই মজা। ছাড়বে না দিনের হাল তারা, বুঝিলে ওই মজা। কাফের বেদিন ইমান আনে, কাফের বেদিন ইমান আনে, কলেমা ওই পড়ে এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে, এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে। জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে, নুরি দোলাই চড়ে এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে। নিজের কথা ভাবে না, নিজের ভালো খোঁজে না, নিজের সুখ নাচে ও নিজের দুঃখে কাঁদে না, নিজের সুখ নাচে ও নিজের দুঃখে কাঁদে না। সোয়ে হাজার যাত না উম্মতিদের ভুলে না, আমাদের ফেলে হাসরে জান্নাতে ওই যাবে না, আমাদের ফেলে হাসরে জান্নাতে ওই যাবে না। এমনি মেহবুব তোমার ঈমান, এমনি মেহবুব তোমার ঈমান, যার নামের উপরে এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে, এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে। জান্নাতি পোশাক পরে, জান্নাতি পোশাক পরে, নুরি দোলাই চড়ে এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে, এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে। রবিউল আউয়ালের ভোরে, রবিউল আউয়ালের ভোরে, ভুবন আলো করে এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে, এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে, এসেছে নুরি চাঁদ আমিনার ঘরে।